সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়, কিয়ামতের আলামত ভাবে বুঝা যায়, সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়, কি লিখব ভাই বাংলার বাণী, লিখতে ঝরে চোখের পানি, কি লিখব ভাই বাংলার বাণী, লিখতে ঝরে চোখের পানি, টাকার লোভে মানুষ মারে সোনারি বাংলায়, টাকার লোভে মানুষ মারে সোনারি বাংলায়, সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়, কিয়ামতের আলামত ভাবে বুঝা যায়, সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়, বিশ্ব জরিব দুর্নীতিতে বাংলাদেশ ভাই এক নম্বরে, বিশ্ব জরিব দুর্নীতিতে বাংলাদেশ ভাই এক নম্বরে, এমন দেশ কি পৃথিবীতে খুঁজে পাওয়া যায়, এমন দেশ কি পৃথিবীতে খুঁজে পাওয়া যায়, সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়, কিয়ামতের আলামত ভাবে বুঝা যায়, সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়, ছয় বছরের শিশু ধর্ষণ বাংলা ছাড়া হয় নাই এমন, ছয় বছরের শিশু ধর্ষণ বাংলা ছাড়া হয় নাই এমন, ধর্ষণের সেঞ্চুরি উৎসব ভার্সিটিতে হয়, ধর্ষণের সেঞ্চুরি উৎসব ভার্সিটিতে হয়, সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়, কিয়ামতের আলামত ভাবে বুঝা যায়, সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়, কি লিখব ভাই বাংলার বাণী, লিখতে ঝরে চোখের পানি, কি লিখব ভাই বাংলার বাণী, লিখতে ঝরে চোখের পানি, টাকার লোভে মানুষ মারে সোনারি বাংলায়, টাকার লোভে মানুষ মারে সোনারি বাংলায়, সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়, কিয়ামতের আলামত ভাবে বুঝা যায়, সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়।